رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أمرا এক সময় নামাজের গুরুত্ব নিয়ে আলোচনা করেছিলাম, তার কিছু কথা বাতিতে লেগেছিল। তারই পরিপূর্ণতা স্বরূপ সম্পূরক এই কথা, নামাজ মানুষকে মন্দ অবস্থির কাজ থেকে দূরে রাখে। যে নামাজি হবে সে নোংরা কাজ করবে না, যে নামাজি হবে সে কোনোদিন খারাপ কাজে পা বাড়াবে না। নামাজের এটা হলো এক মাহাত্ম এবং বিশাল গুরুত্ব। তোমার প্রতি যে ওহী অবতীর্ণ করা হয় কিতাবের যে ওহী, সেই ওহী তুমি পাঠ করো। ও আকিম সালাত, নামাজ কায়েম করো। ইন্না সালাতা তানহা আনিল ফাহশা, নামাজ নোংরা কাজ থেকে বিরত রাখে। ওয়াল মুনকার, আপত্তিকর কাজ থেকে বিরত রাখে। ওয়ালা যিকরুল্লাহ আকবার, আর আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ হচ্ছে সবচেয়ে বড়, আল্লাহর জিকিরের মান মর্যাদা সব থেকে বড়। ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউ, তোমরা যা করো আল্লাহ তা জানে। মোট কথা, নামাজ নামাজিকে মন্দ কাজ থেকে বিরত রাখে। কেউ কেউ প্রশ্ন করতে পারেন যে হুজুর, আমরা বহু নামাজিকে দেখি, নামাজি কিন্তু জাগাবাজি করে, নামাজি কিন্তু সে লম্পট, নামাজি কিন্তু সে দাড়ি মারে, নামাজি কিন্তু সে সুদ খায়, ঘোষ খায়, অথচ নামাজ পড়ে। তাহলে নামাজ কি করে মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখলো? এটা আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার ওয়াদা, এটা কি মিথ্যা হতে পারে? যদি মিথ্যা হয় তাহলে কি ওই লোকের নামাজ মিথ্যা? ওই লোকের নামাজ ঠিকমত হয় না, আর হয় না বলেই তার নামাজ তাকে মন্দ কাজ থেকে বিরত রাখতে পারে না। সুতরাং আল্লাহ তাআলার এই ওয়াদা হচ্ছে যে নামাজই হবে সে কোনোদিন নোংরা কাজ করবে না, খারাপ কাজ করবে না। আর যদি আমরা বাস্তবে দেখি যে কোনো নামাজই নোংরা কাজে লিপ্ত হচ্ছে, তার মানে তার নামাজ সঠিকভাবে হয় না। এই জন্য যদি আপনি পরীক্ষা করতে চান যে কার নামাজ কবুল হচ্ছে কিনা, কারো নামাজ কবুল হচ্ছে কিনা যদি পরীক্ষা করতে চান, তাহলে আপনি পরীক্ষা করতে পারবেন এই নোংরামি তার মাধ্যমে ঘটছে কি না, তার দ্বারাতে নোংরামি ঘটছে কি না। যদি আপনি দেখেন যে কোন নোংরামি কোন নামাজি দ্বারা ঘটছে না, তাহলে জানবেন সেই নামাজির নামাজ কবুল হচ্ছে আল্লাহর কাছে, আল্লাহর কাছে সেই নামাজ গৃহীত হচ্ছে, যার ফলে সে নোংরা কাজ থেকে দূরে থাকতে তৌফিক লাভ করছে। পক্ষান্তরে যে পারে না, যে নোংরা কাজ থেকে দূরে থাকতে পারে না, সেই ব্যক্তি এই কাজে মানে নোংরা কাজ বর্জনে তৌফিক লাভ করতে পারে না। নামাজ হচ্ছে কাফারা। কাফারা মানে কি? প্রায়শ্চিত্ত। যে পাপ আপনি করেছেন সেই পাপের প্রায়শ্চিত্ত হচ্ছে নামাজ। আল্লাহ তাআলা বলছেন ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফা মিনাল লাইলি ইন্নাল হাসানাতি ইযহিবনাস সাইয়্যাত। তোমরা রাতের দিনের কিছু অংশে নামাজ কায়েম করো, দুই দিনের দুই প্রান্তে প্রান্ত ভাগে নামাজ কায়েম করো, রাতের কিছু অংশে নামাজ কায়েম করো। ইন্নাল হাসানাত, নেক কাজ সমূহ অথবা পুণ্য সমূহ ইযহিবনাস সাইয়্যাত, পাপ সমূহকে মোচন করে দেয়। ভালো কাজ করলে খারাপ কাজের যে গুনাহ সে গুনাহ মোচিত হয়ে যায়। যালিকা যিকরা লিযাকিরিন, আর এ হচ্ছে যিকিরকারীদের জন্য, স্মরণকারীদের জন্য স্মরণিকা। তাহলে বোঝা গেল কি যে নামাজ মানুষের পাপের কাফফারা করে দেয়। আর সালাওয়াতুল খামস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর সালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুম মা বাইনাহুন ইযা তুনিবাতিল কাবায়ের। পাঁচ ওয়াক্তের নামাজ, এক জুমা থেকে আরেক জুমা, আর রমজান থেকে আরেক রমজান, এই সমস্ত পাপের হচ্ছে কি সমস্ত মধ্যবর্তীকৃত পাপের কাফফারা, মধ্যবর্তীকৃত পাপের কাফফারা। তবে শর্ত হচ্ছে ইজাজতুনি বাতিল কাবায়ের, যদি কাবিরা গুনাহ থেকে বাঁচতে পারো, তবে কাবিরা গুনাহ থেকে বাঁচতে পারলে তবে পাপের কাফফারা। তাহলে বুঝা গেল কি যে পাপের যে কাফফারা সেটা কোন গুনাহ? সাগিরা গুনাহ, কাবিরা গুনাহ না। কবিরা গোনা যার জন্য তওবা করতে হবে, কবিরা গোনা যার জন্য নিজেকে লাঞ্ছিত অপমানিত হতে হবে আল্লাহর কাছে, কবিরা গোনা যার ছটা শর্ত আছে সেই শর্ত সহ আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হতে হবে, আল্লাহর কাছে ফিরে এসে আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তওবা কবুল করলে সেই গুনাহ মাফ হবে। তাছাড়া শুধু নামাজ করলে, উযু করলে বা হজ করলে, যাকাত দিলে সেই পাপ কাবিরা গুনাহ বা মহাপাপ কোনদিন মাফ হবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াহদাসিলু উদাহরণ দিয়ে বলছেন, তোমাদের বাড়ির দরজার সামনে যদি কারো নদী থাকে বা আমাদের দেশে পুকুর থাকে, নদী বা পুকুর থাকে, আর প্রত্যেক দিন যদি সেই ব্যক্তি নদীতে পাঁচবার গোসল করে, তাহলে তার শরীরে তার দেহে কি কোনো ময়লা থাকবে, তার দেহে কোনো গন্ধ থাকবে? পাঁচ পাঁচ বার গোসল করছে সে। সাহাবায়ে বললেন, না রাসূলুল্লাহ, কোনোদিন হতে পারবে না, তার দেহে তো ময়লা থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। এই হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজের উদাহরণ, যার মাধ্যমে আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে ধৌত করে দেন, সমস্ত গুনাহকে ধৌত করে দেন। পাঁচবার নামাজ পড়লে পাঁচবার আপনি গুনাহ থেকে ধৌত হয়ে যান। আবু উসমান বলছেন, আমি সালমান রাদিয়াল্লাহু আনহুর সাথে একটা গাছের নিচে ছিলাম, সেই গাছের ডালে পাতাগুলো পেকেছিল, হঠাৎ করে তিনি গাছের একটা ডাল ধরে হিলিয়ে দিলেন আর পাতাগুলি ঝরঝর করে পড়ে গেল। বসন্তকালে যেমন আমাদের দেশে গাছের অবস্থা হয়, হাওয়া দিলে ঝরে পড়ে কিংবা হিলিয়ে দিলে ঝরে পড়ে, পাতাগুলি ঝরে পড়ল। সালমান রাদিয়াল্লাহু আনহু বললেন, আবু উসমান তুমি জিজ্ঞাসা করবে না আমি এটা কেন করলাম, কেন করলাম আমি? তো বললেন, আমি তো জানি না, বলুন কেন করলেন। বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা গাছের নিচে ছিলাম, তিনি গাছের ডালটা হিলিয়ে দিলে এইভাবে গাছের পাতাগুলো পড়ে গেল যেভাবে আমি হিলিয়ে দেওয়ার ফলে পড়ে গেল। তারপরে তিনি বললেন, ইয়া সালমান আলা তাসআলুনি লিমা আফআল হাযা, লিমা আফআল হাযা, হে সালমান তুমি কি জিজ্ঞাসা করবে না আমি এটা কেন করলাম, কেন আমি গাছের ডাল ধরে পাতাগুলো হিলিয়ে ছড়িয়ে দিলাম? আমি বললাম, ওয়া লিমা তাফআলুহু ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন করলেন বলুন? ক্বালা ইন্নাল মুসলিম ইযা তাওয়াদ্দা ফা আহসানাল উযু সুম্মা সাল্লা সালাওয়াতিল খামস, যখন কোন মুসলিম সুন্দরভাবে উযু করে, দেখেন শুধু উযু না, সুন্দরভাবে উযু, শুধু উযু আর সুন্দরভাবে উযু একই হয় নিশ্চয়ই না, মানুষ আর সুন্দর মানুষ নিশ্চয়ই এক না, আজে সুন্দরভাবে উযু করে, সুম্মা সাল্লা সালাওয়াত, তারপরে সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে কি হয়? বলছেন, তাহাত্তা খাতায়াহু কামা তাহাত্তাহা বিল ওয়াক, তার সমস্ত গুনাহ ওইভাবে ঝরে পড়ে যেভাবে এই গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ছে বা পড়ল। তার মানে হচ্ছে যে নামাজ এমন জিনিস যে নামাজ যখন নামাজি নামাজ পড়ে তখন তার মাথার উপরে গুনাহগুলো থাকে, তারপর যখন সে উঠবোস করে মাথার উপরে যদি কোনো বোঝা রেখে উঠবোস করেন, থাকবে বোঝাটা আস্তে আস্তে আস্তে আস্তে ঝরে পড়বে, নিচে পড়ে যাবে, ঠিক নামাজ পড়তে পড়তে নামাজির সমস্ত পাপ ওইভাবে পড়ে যায়। এখানে রাখবেন, নামাজ হলো ফালাহ, ফালাহ মানে কি? হাইয়া আলাল ফালাহ, ফালাহ মানে সাফল্য, সফলতা, এসো নামাজের দিকে, এসো সাফল্যের দিকে, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন পাঁচ ওয়াক্ত আমাদের কর্ণ প্রহরে আহ্বান জানায়, এসো নামাজের দিকে, এসো সাফল্যের দিকে। সাফল্য কোথায় আছে? তোমার ব্যবসাতে সাফল্য নেই, আজান হয়ে গেল দোকান খুলে বসে আছো সাফল্যের লোভে, আজান হয়ে গেল কাজে বসে আছো কাজে সাফল্যের লোভে, আজান হয়ে গেল চারদিকে বসে আছো সাফল্যের লোভে, আজান হয়ে গেল তুমি নিজের খেলাতে মত্ত আছো, নিজের টিভিতে মত্ত আছো, চিত্ত বিনোদনের কাজে মত্ত আছো, মনোরঞ্জনের মত্ত আছো সাফল্যের লোভে, স্ত্রীর সাথে কিংবা আর উপ স্ত্রী যাকে বলে উপপত্নী শাড়ি ভাড়ি ইত্যাদির সাথে খুশ গল্পে মত্ত আছো চিত্তরঞ্জনে সাফল্যের লোভে, কিন্তু সাফল্য কোথায় আছে? এসো এসো নামাজের দিকে, এসো সাফল্যের দিকে। সাফল্য যদি চাও সমস্ত রকম দুনিয়ার কাজ কর্ম ত্যাগ করে বর্জন করে এসব সাফল্যের দিকে। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুম ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আল্লাহ তাআলার মসজিদ সমূহে তসবিহ পাঠ করে নামাজ পড়ে কারা? এমন সব পুরুষ, রিজাল পুরুষ, দেখেন এখানে মহিলা নাই কিন্তু, তার জন্য যেহেতু মহিলার জন্য জামাত ওয়াজিব নয়, এই জন্য বলা হয়েছে রিজালুল পুরুষ লা তুলহিহিম তিজারাতুম ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। কোন ব্যবসা বাণিজ্য কিংবা ক্রয় বিক্রয় আল্লাহর জিকির থেকে নামাজ থেকে তাদেরকে বিরত রাখে না, তারা ঠিক সময়ে মসজিদে এসে উপস্থিত হয়ে নামাজ আদায় করে। আর কিছু মানুষ তো আছে সবসময় তাদের মন লটকে থাকে তার সাথে মসজিদের সাথে, কখন আদান হবে, কখন সাফল্যের আহ্বান আসবে, তখন আমি এই দোকান ছেড়ে যাব, এই বাড়ি ছেড়ে যাব, এই এই ছেড়ে সংসারের কাজ ছেড়ে গিয়ে মসজিদে গিয়ে উপস্থিত হয়ে আমি নামাজ আদায় করব। এই শ্রেণীর মানুষ যাদের হৃদয় মসজিদের সঙ্গে লটকে থাকে তাদেরকে কেয়ামতের দিনে আল্লাহ তারা নিজের অংশের ছায়া দেবেন। এসো ফালাহ দিকে, এসো সাফল্যের দিকে এসো। মহান আল্লাহ সার্টিফিকেট দিয়ে বলছেন কাদ আফলাহাল মুমিনুন, সেই মুমিনরা সফল হয়েছে, সেই মুমিনরা সাফল্য লাভ করেছে। কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয় নম্র, বিনয়ী এবং নম্র। নামাজ পড়া অনেকে দেখবেন এইভাবে, হ্যাঁ এইভাবে দাঁড়িয়ে নামাজ পড়ছে, নামাজ পড়ছে অনেকে এইভাবে খাওয়া হয়ে দাঁড়িয়ে একদম, মানে কোন তার নামাজের ভিতরে না ভক্তি আছে না আবেগ আছে, যাকে খুশু খুশু বলে, বিনয় নম্রতা কিছু নেই। কিন্তু অনেক লোক নামাজ পড়ে কি সুন্দরভাবে দেখবেন, তার হাতখানা বুকে বাঁধা আছে যেখানে হৃদয়, সেই হৃদয়ের সাথে তার যেন একটা সম্পর্ক আছে, সে যেন ভিতরে শীতলতা অনুভব করছে আরামসে এইভাবে আবেগের সাথে, যেন সে আল্লাহকে দেখছে। হ্যাঁ অনেকের এদিক সেদিক তাকাচ্ছে, হ্যাঁ তারপরে ঘড়িটা কখনো কখনো রুমাল থাকলে পরে, হ্যাঁ আর আমাদের ভাই যুবক ভাইরা কখনো কখনো সিঁথিটাকে ঠিক করছে, হ্যাঁ দাড়িওয়ালারা দাড়ি হ্যাঁ ঠিক করছে, কেউ কেউ নাক খুঁজছে এমনি করে নামাজ পড়ছে, একাতে কেউ নাক খুঁজছে, কেউ আরো কিছু করছে, কেউ আরো কিছু করছে, কেউ ঘড়ি দেখছে, কেউ টাইম দেখছে, কেউ স্টাইল দেখছে, মসজিদের ডিজাইন দেখছে, কেউ কার্পেটের ডিজাইন দেখছে, এরকম বহু রকম বহু নামাজি আছে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন সেই নামাজি সফল কাম, সেই মুমিন সফল কাম যারা তাদের নামাজে বিনয় নম্র, একাগ্র চিত্ত, আন্তরিক ভাবে নামাজ পড়ে আল্লাহর সামনে বিনয় নম্র হয়ে মহান বাদশার সামনে সে নিজ হীন সে কিছুই না আল্লাহর সামনে দাঁড়িয়ে, হাদিসে আছে এমন ভাবে নামাজ পড়ো এই যে আমার যেন তোমার শেষ নামাজ, এরপরে আর কোনো নামাজ তুমি পড়ার সুযোগ পাবে না। যদি আপনাকে বলা হয় এই দুরাকাত নামাজ পড়ে নাও এরপরে তোমাকে শুট করবো, বলুন যখন আপনি জানবেন যে ক্লিন আমার নামাজ পড়া সালাম ফেরা হলেই আমাকে শুট করা হবে আমি মরে যাবো, যেমন অনেক জায়গাতে হচ্ছে এখন বহু জায়গাতে দেখছেন শুট করছে কিভাবে। যদি আপনাকে বলা হয় যে নামাজে সালাম ফেরা হলেই তোমাকে শুট করবো, ঠিক আছে নামাজ পড়ে নাও, তখন আপনি নামাজটা কেমন হবে বলুন তো? আল্লাহ আল্লাহর কাছে কত কাঁদা কাঁদবেন, আল্লাহর কাছে কত চাওয়া চাইবেন, এই শেষ সুযোগে আল্লাহ তাআলার কাছে কত আকুতি, কত কাকুতি, কত মিনতি, কত বিনয়, কত আবেদন আপনি আল্লাহর কাছে পেশ করবেন। তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, সুযোগ পেলাম না, সময় পেলাম না, তোমার যথাযথ ভাবে ইবাদত করার সুযোগ পেলাম না, অবেশ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ গো, আর সুযোগ পাবো না, আমি এই নামাজের পরে আমি চলে যাবো তোমার কাছে, তখন তুমি যেন আমাকে লাঞ্ছিত করো না। কি সুন্দর নামাজ হবে! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন তুমি প্রত্যেক নামাজ ঠিক ওই মন নিয়ে পড়ো যে মন নিয়ে তুমি ওই যে শুট করা শুনে পড়তে বা পড়তে পারো এইভাবে। সুতরাং সব সময় তোমরা এই নামাজ পড়ো, বিদায়ী নামাজ পড়ো, তবে হবে সেই নামাজে তুমি সফল কাম, সেই নামাজে তুমি হবে সাফল্য লাভকারী। যেহেতু নামাজ সেই সেই ব্যক্তি সফল কাম হয়েছে যে তার নামাজে কি বললাম বিনয়ী এবং বিনয় নম্র। কাদাফলাহা মান তাজাক্কা, যারা পবিত্র হয় নিজেদেরকে গুনাহ থেকে, পাপ পঙ্কিলতা থেকে এবং শিরক ও বিদাত থেকে নিজেদেরকে পবিত্র করে। পবিত্র আগে করতে হয় কাকে? আমলকে। না, আগে মনকে পবিত্র করতে হয়, আগে মনকে পবিত্র করতে হয়। অনেক মানুষকে আপনি নামাজ পড়তে বলবেন, সে বলে আগে মন ঠিক করো, তারপর নামাজ পড়বে। ঠিক আছে, মনটা ঠিক করো, তুমি করো আগে ঠিক। কিভাবে ঠিক হবে মনের জঙ্গল? চাষিরা চাষ যখন করে তখন প্রথমেই ধানের বীজ বা ধানের ওই যে কি বলে দেখে তারা ঘাসের উপরে লাগায় না, কি করে প্রথমে ও গ্রীষ্মের দিনে প্রথমে একটা চাষ দিয়ে রাখে শুকনোতে, যাতে করে ঘাসগুলো মারা যায়। তারপরে বর্ষার পানি নামলে, যেরকম বর্ষা নেমেছে, ওই ঘাসগুলো পতন ধরে, পতন ধরে সেগুলো এক প্রকার সার হয়ে যায়। তারপরে আবার চাষ দেওয়া হয়, তারপরে মই দিয়ে সুন্দর করে জমিটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে কোনো অতিরিক্ত ঘাস থাকলে পরে সেগুলোকে তুলে ফেলে দিয়ে তারপর সুন্দর সাদা চকচকে জমিকে পরিষ্কার জমিতে চাষি ধানের চারা রোপণ করে, তবেই তার ধান সোনার ফসল ফলে, তাই না? আর একজন আমলকারী, একজন মুসলিম সেই রূপ হবে যে মুসলিম তার মনের জমিকে আগে ওইভাবে চাষ দিয়ে ওইভাবে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে পবিত্র করে তারপর সেই মনের জমিতে আমলের ফসল ফলাবে, তাছাড়া কোনো কাজে দেবে না। মন পরিষ্কার না হলে, মন শুদ্ধ না হলে আপনার কোনো আমল হবে না। বলুন, কোন মনে যদি শিরিক থাকে, তৌহিদ না থাকে, তাহলে কি তার আমল কাজে দেবে? পাহাড় কি হয়ে যাবে? ধুলি করার মতো উঠে যাবে, কোনো কাজে লাগবে না। কোনো কাজে লাগবে না, কেন? শিরিক, শিরিক হচ্ছে সাংঘাতিক জিনিস। আপনার এক গ্লাস হোক কিংবা এক পাত্র দুধ আছে, সুন্দর দুধ, ফ্রেশ দুধ, তাতে কোনো পানি মিক্স নেই, কিচ্ছু নেই। শেষকালে দেখলেন যে একটা ছোট বাচ্চা দাঁড়িয়ে পেশাব করে দিল, সামান্য এক ফোঁটা পেশাব করেছে দুধে, কেউ খাবে? দুধটা নষ্ট হবে না হবে না? আল্লাহ মুস্তাহ। বিশাল আপনার গাড়ি, গাড়ি প্রায় 5 লক্ষ রিয়াল দাম, বিশাল সুন্দর, পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ গাড়ি, সামান্য একটা জিনিস নেই, তার জন্য আপনার অত টাকার দামের গাড়ি চলবে না, সামান্য একটা জিনিস নেই। যদি আপনি বলেন শিরিক, ছোটখাটো বিষয়, কিচ্ছু না, আপনি খালি বিশ্বাস করলেন আল্লাহর নবী গায়েব জানতেন, বিশ্বাস করলেন, কিংবা আপনি শুধু মনে মনে এটা বিশ্বাস করলেন পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্ম সমান, ধর্ম নিরপেক্ষ, সব ধর্ম সমান, এটা বিশ্বাস করলেন। যখনই বিশ্বাস করলেন, এই বিশ্বাসের ফলে আপনার কি সর্বনাশটা হলো জানেন? আপনার অনেক নামাজ রোজা হজ জাকাত জানি না, প্রত্যেক বছর হয়তো হজ করেন এবং সত্যি ভালো হজ করেন, কিন্তু আপনার সামান্য এইটুকু বিশ্বাসের জন্য একদম ভ্রম চলে আসবে, আর পাহাড় পরিমাণ সমস্ত স্বভাবকে ধুলি কোনার মতো উড়িয়ে দেবে। শিরিক এত বড় খতরনাক, এত বড় খবিজ জিনিস। মনের জমিকে শিরিক থেকে মুক্ত করতে হবে, মনের জমিকে ভালো করে নিয়ে নিতে হবে, তবে হবে আপনার আমলের বীজ রোপণ এবং আমলের ফল ফসল। সুতরাং মন পরিষ্কার আগে করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, কাদ আফলাহা মান তাযাক্কা, যে ব্যক্তি নিজেকে পবিত্র করে, পবিত্র হয়, সে সফল হয়। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আল্লাহর নাম স্মরণ করে নামাজ পড়ে, যে নামাজ পড়ে সে সফল হয়, যে নামাজ পড়ে সে পবিত্র হয়। সুতরাং নামাজ হচ্ছে সাফল্যের মাধ্যম। দেখবেন বহু মানুষ তারা আজান শুনে, আজান শুনে আজানে আসে না, আজানে জবাব দেয় না, বরং আজান শুনে বিরক্ত হয়। অনেকে বলে শব্দ দূষণ হচ্ছে আজানে, মসজিদে মসজিদে আসেন চিৎকার করে আজান দেওয়া হচ্ছে, এর ফলে শব্দ দূষণ হচ্ছে। অনেকে আবার বলছে আজান যেন বেশ সারা আহ্বান, বেশ সারা যেমন খদ্দের ডাকে তেমনি এরা খদ্দের ডাকছে, মোল্লারা খদ্দের ডাকছে। অনেকে বলে এ আজান ঘোড়াটি মাইক্রোফোনে কেন দেয়, আল্লাহ তো নিকটে বলে ওরা, তা আল্লাহকে আবার এত জোরে চিৎকার করে ডাকতে হয়, মাইক দিয়ে কেন ডাকবে আল্লাহকে? সে বেকুবরা বোঝে না যে এই আজান দিয়ে আল্লাহকে ডাকা হয় না, মানুষকে ডাকা হয়। আরে আল্লাহ আকবর মানে আল্লাহকে ডাকছে না, আল্লাহ আকবর শব্দ দিয়ে কাকে ডাকছে? মানুষকে ডাকছে, কিন্তু সে বেকুবরা মনে করে আল্লাহকে ডাকছে, তাই এরকম ভাবে ব্যঙ্গ করে বলে আল্লাহ নিকটবর্তী বলে, অথচ আল্লাহকে মাইক্রোফোন দিয়ে ডাকতে হবে। ফজরের সময়ে ঘুমের এত ডিস্টার্ব করে যে সময়ে সুন্দর মিষ্টি ঘুম, সেই ঘুমে বড় ডিস্টার্ব করে মাইকে, আর বিশেষ করে মসজিদের ধারে বাসা হলে সে খুব বিরক্ত হয়। কবি নজরুল বলেছিলেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন কাছের থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পায়, আর এর কাছের থেকে মসজিদের মুয়াজ্জিনের আজান শুনে বিরক্ত হয়, আজান শুনে বিরক্ত হয়। আজানের জবাব তো দূরের কথা, আজানের সালাতে আহ্বানে সাড়া দেওয়া তো দূরের কথা, আজান শুনে বিরক্ত হয়, নামাজ পড়তে আসে না। কেয়ামতের দিনে যখন সে আল্লাহর সামনে উপস্থিত হবে, হিসাবের আগে আল্লাহ তাআলাকে মানুষ দেখতে হবে, তাই না? মানুষ দেখতে পাবে আল্লাহ তাআলা তার পদনালী, তার পায়ের রলা উন্মোচন করবেন। আল্লাহ তাআলা, আল্লাহ জানেন কেমন সে জিনিস, কি জিনিস আমরা জানি না, পদনালী উন্মোচন করবেন, আর মানুষ দেখে চিনতে পারবে যে ইনি হচ্ছেন রব্বুল আলামিন, আর তখন সবাই তাকে সিজদা করবে, সিজদায় পতিত হবে। যারা দুনিয়ার বুকে আল্লাহকে সিজদা করেনি, তারা সিজদা করতে যাবে, তাদের পিঠ ভাঁজ হবে না, তাদের পিঠ ভাঁজ হবে না, পাহাড় মতো সোজা হয়ে থাকবে, ফলে সিজদা করতে গিয়ে উল্টে পিছন দিকে পড়ে যাবে। কেন? যেহেতু দুনিয়াতে তাদেরকে আহ্বান করা হতো, আল্লাহ তাআলা বলছেন ইয়া উমা ইকশা ফানসা ওয়ায়ুদাউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন, কিয়ামতের দিনে তাদেরকে ডাকা হবে সিজদার জন্য, ফালা ইস্তাতিউন, তারা সক্ষম হবে না, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা, তাদের চক্ষু অবনত থাকবে, আর চারিদিক থেকে অপমান তাদেরকে ঘিরে রাখবে। ওয়াকাদ কানু ইউদাউনা ইলা সুজুদ, পৃথিবীর বুকে তাদেরকে সিজদা করার জন্য ডাকা হতো, সিজদা করার জন্য মানে নামাজ পড়ার জন্য ডাকা হতো, ওয়াহুম সালিমুন, তারা ছিল সুস্থ এবং নিরাপদ, অথচ তারা নামাজ পড়তে আসত না। তাই কিয়ামতের দিনে সে আল্লাহকে দেখেও সিজদা করতে পারবে না। বহু মানুষ আছে যারা শুনে বিশ্বাস করে না, দেখলে বিশ্বাস হয়, তাই না? আমাদের ইসলাম, ইসলামের দিনে, ইসলামের বহু কিছু আছে গায়েবি হয়ে বিশ্বাস করতে হয়। প্রথম হচ্ছে আল্লাহ, আল্লাহ তো গায়েবি, তাই না? আল্লাহকে দেখেনি কেউ, তাকে বিশ্বাস করতে হয়, আরো অনেক কিছু বিশ্বাস করতে হয়। সুতরাং যে গায়েবি ভাবে আল্লাহকে বিশ্বাস করতে হয় এবং অনেক কিছুকে বিশ্বাস করতে হয়, কিন্তু এক শ্রেণীর মানুষ আছে বাস্তববাদী বা বস্তুবাদী, যারা চোখে না দেখলে বিশ্বাস করে না, এখন দুনিয়াতে বিশ্বাস করছে না, নামাজের জন্য ডাকা হচ্ছে, আহ্বান করা হচ্ছে, বিশ্বাস করছে না, কিন্তু কাল কেয়ামতের দিনে আল্লাহকে যখন দেখবে তখন সিজদা করতে চাইবে, আর সেই সময় সে সিজদা করার সুযোগ পাবে না, তাকে সিজদা করতে দেওয়া হবে না, তার সিজদা নেওয়া হবে না, সে উল্টে পড়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুবাম ওয়া লাইবাম মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়াল কুফফারা আউলিয়া ওয়াত্তাকুল্লাহা ইন কুনতুম মুমিনিন। কিছু মানুষ আছে যে নামাজকে তারা ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ করে গ্রহণ করে। আপনি আপনার রুমমেটকে উঠাচ্ছেন, হে আদান হয়ে গেছে, আরে মেয়ে যা নিজের তরকার তেল দে, কত নামাজি বেটা নামাজি, হ্যাঁ নামাজ পড়ছিস, নামাজ পড়া দেখা, একজন নামাজ পড়তে এলো মসজিদে, ছোট অল্প বয়সের লোক, হ্যাঁ বাবা সাতজন নামে নামাজ পড়েনি, বেটা আবার নামাজ পড়ে নামাজি হয়েছে, কত রকম ব্যঙ্গ করা হয় নামাজিদেরকে নিয়ে, ব্যঙ্গ করা হয় মেয়া লাইটটা বন্ধ কর, বড় নামাজি বেটা নামাজি হয়েছে, ঠাট্টা ব্যঙ্গ বিদ্যুৎ আঘাত দেওয়া হয় নামাজিকে। অনেক সময় মনে করে কি যারা নামাজ পড়ে ফালতু সময় নষ্ট করে, বিয়ে কুকলো, আর আমরা চালাক, আমরা ফালতু সময় নষ্ট করি না, চালাক। আল্লাহ তাআলা বলছেন তাদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করো না, যারা দিনকে নিয়ে, তোমাদের দিনকে নিয়ে ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ করে, ক্রীড়া কৌতুক সব গ্রহণ করে, আহলে কিতাবদের মধ্য থেকে, ইহুদি খ্রিস্টানদের মধ্য থেকে, আর কাফেরদেরকে, কাফেরদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন কুনতুম মুমিন, যদি তোমরা মুমিন হও। ওয়াইদা নাদাইতুম ইলা সলাতি ইত্তাখাযুহা হুজুয়া ওয়া লাইবা, যখন তাদেরকে নামাজের জন্য ডাকো, নামাজের জন্য আহ্বান করো, তখন সেই নামাজকে তারা ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ ক্রীড়া খেলার খেলা রূপে গ্রহণ করে। যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়াকিলুন, এরা হচ্ছে অবুঝ, নির্বোধ সম্প্রদায়, এরা বোঝে না। সুতরাং কিছু মানুষ আছে যারা নামাজ থেকে, যারা আজান থেকে নিজের মনকে বিতশব্দ করে তুলেছে, ফলে তারা এ থেকে খুবই দূরে থাকে। যেমন শয়তান, মানুষ তো শয়তান হয়, তাই না? মিনাল জিন্নাতি ওয়ান্নাস, মানুষ তো শয়তান হয়। আজান যখন হয় তখন শয়তান কি করে জানেন? শয়তান তখন পারতে পারতে পালায়, আজান শুনে, আল্লাহ আজান শুনে, শয়তান শুধু পালায় নয়, পারতে পারতে পালায়। আজান শেষ হয়ে যায় আবার চলে আসে, আবার একামত শুরু হয়ে যায় আবার পারতে পারতে পারে, আবার পালায় ছুটে পারে। যখন একামত শেষ হয়ে যায় তখন আবার ফিরে আসে কার কাছে? মুসল্লির কাছে। কেন বলুন তো মুসল্লির কাছে ফিরে আসছে? তার নামাজকে নষ্ট করার জন্য। যেহেতু নামাজ হলে তার ক্ষতি, নামাজ যদি শুদ্ধ হয় তাহলে তার ক্ষতি, আর নামাজ নষ্ট করতে পারলে তার লাভ। খিনজার নামক এক শয়তান বিশেষ করে আছে যে বার বার নামাজিকে নামাজ ভুল করিয়ে দেয়। এক সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নামাজের মধ্যে ইতিবিতি বহু কথা স্মরণ আছে, সোজা বাংলাদেশ চলে যায়, যেমন মানুষ ঘুমিয়ে স্বপ্ন দেখতে দেখতে বাংলাদেশ চলে যায়, ও নামাজ পড়তে পড়তেই বাংলাদেশ চলে যায়, কিংবা যে দোকানে হিসাব করে, সংসারে হিসাব করে, কথা ইত্যাদি ইত্যাদি। তো বলল, ইয়া রাসূলুল্লাহ, কি করা যায়? তুমি বাঁ দিকে হালকা করে থুতু মেরে নিও, জোরে মারলে তো হবে না, পাশে মুসলি আবার যে গায়ে লেগে যাবে, মারলে লেগে যাবে, হালকা করে। আর দোয়া বলবে কি বলবে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, চুপ থেকে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখবে সাহাবী বলছেন, সত্যি ধীরে ধীরে আমার ওয়াসওয়াসা দূর হয়ে গেল। তো শয়তান নামাজে ভুল করায়, অনেক অনেক যুবক দেখবেন নামাজ পড়তে এসেছে, মাঝখান থেকে দূর থেকে ইশারা করে ইঙ্গিত করে নামাজটাকে হাসাবার চেষ্টা করে, বন্ধু বান্ধব হাসাবার চেষ্টা করে, নামাজটাকে নষ্ট করা মানে তাকে হাসিয়ে দেওয়ার চেষ্টা করে, এই এক প্রকার শয়তান। আর যারা আজান শুনে নামাজের কথা শুনে চোখে যায়, চকা গরুর মতো চোখে যায়, কিংবা তারা এইভাবে মানে নিজের মনের ভিতরে কেমন একটা বিতৃষ্ণা সৃষ্টি করে, এরা আসলে এক প্রকার শয়তান, যে শয়তান পারতে পারতে আজান শুনে পারতে পারতে পালায়। আল্লাহ তারা মাফ করুক, এরকম মানুষ যেন আমরা না হই। নামাজ নামাজ নামাজিকে জান্নাতে প্রবিষ্ট করে, এ তো শেষ কথা। নামাজ নামাজিকে জান্নাতে প্রবিষ্ট করে, আল্লাহ তাআলা বলছেন, ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, যারা নামাজ একটানা নামাজ পড়ে, নামাজ ওই জুমার দিনে নামাজ পড়লে হয় না, তাই না? না, আমার বেটা নামাজি বাবা, আমার বেটা নামাজি, একটা জুমাও বাদ দেয় না, মাশাআল্লাহ, কেমন নামাজি বুঝছেন? প্রত্যেক জুমাতে পড়ে তাই নামাজি, সে তাকে নামাজি বলবেন না? পাঁচ ওয়াক্তের নামাজ পড়লে তাকে নামাজি বলা হবে, পাঁচ ওয়াক্তের নামাজ পড়লে তাকে নামাজি বলা হবে, যদি কন্টিনিউ পাঁচ ওয়াক্ত পড়ে। এই আলাদা বলছেন, সালাতিহিম দাঈমুন, সব সময় নামাজ পড়ে, মানে পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে। তারপরে আরো কিছু গুণ বর্ণনা করার পর শেষ দিকে বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা নামাজের হেফাজত করে। দেখেন, নামাজ পড়ে কথা আলাদা, নামাজ কায়েম করার কথা আলাদা, আর নামাজের হেফাজত করার কথা আলাদা। নামাজ পড়া নামাজ কায়েম করা কি এক জিনিস না? নামাজ পড়ছি আমরা, কিন্তু কায়েম হয় কি? আল্লাহই জানে। নামাজ কায়েম করার জন্য বিভিন্ন পদ্ধতি আছে, তার সমস্ত ওয়াজে, তার সমস্ত ফরজ, আন্তরিকতা, মানুষের হৃদয় নম্রতা, কি বলে আপনার বিনয় ইত্যাদি সমস্ত মিলে কি হয়। আর বিশেষ করে নামাজে যা বলছি তা অর্থ বোঝা, নামাজে যা বলছি তার অর্থ বোঝাতে নামাজ কায়েম হয়, নামাজের রূহ আছে, আত্মা আছে, আত্মা প্রতিষ্ঠা হয়। আর বিনা বুঝে না বুঝে আমরা যে কথাগুলো বলি, আলহামদুলিল্লাহ থেকে শুরু করে যা কিছুই বলি, যদি না বুঝতে পারি তাহলে সে নামাজ কিন্তু আসলে প্রাণহীন নামাজ হয়। আল্লাহ তাআলা বলছেন, যারা নামাজের হেফাজত করে, ঠিক সযত্ন সহকারে প্রত্যেক ওয়াক্তে যথাসময়ে নামাজ আদায় করে, উলাইকা ফি জান্নাতিম মুকরামুন, তাদেরকে জান্নাতে সম্মানিত করা হবে, জান্নাতে তাদেরকে জান্নাত দেওয়া হবে। আর নামাজ না পড়লে কি হবে? এর উল্টো, নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজিদের জন্য যদি জাহান্নাম হয় তো বিন নামাজিদের জন্য কি? নামাজিদের জন্য ওয়াইল দোজক, আর বিন নামাজিদের জন্য ওয়াইল দোজক। ওয়াইল দোজক হচ্ছে, ওয়াইল মানে কি? জাহান্নাম একটা উপত্যকার নাম। আপনার জানো উপত্যকা কাকে বলে? দুই পাহাড়ের মাঝখানে যে জায়গাটা থাকে, আর ওয়াইল সেটা পুরো পাহাড় সহ জাহান্নাম। যে বেনামাজি সে পুরো জাহান্নামে থাকবে, আর যে নামাজি কিন্তু যথাসময়ে নামাজ পড়ে না, সে ওয়াইল দোজকে মানে জাহান্নামের উপত্যকায় থাকবে বেনামাজি হলে। আল্লাহ তাআলা বলছেন, ফা খালাফা মিন বাদিহিম খালফুন আদাউ সালাতা ওয়াত্তাবাউ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, পরবর্তী কিছু এলো যারা নামাজ নষ্ট করলো, মানে যথাসময়ে নামাজ আদায় করলো না, নিজেদের খেয়াল খুশির অনুসরণ করলো, তারা গাই নামক জাহান্নামে জায়গা পাবে। ও গাই হচ্ছে জাহান্নামে একটা উপত্যকার নাম, সেখানে সেই সেই নামাজি বাস করবে যে নামাজি সময় নষ্ট করে নামাজ পড়েছে। সুতরাং যে নামাজ বিলকুলই পড়ে না তারা কোথায় বাস করবে বুঝতে পারছেন? আল্লাহ তাআলা আগে বলছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতে যারা জাহান্নামীদেরকে দেখে বলবে, এরপর কাউ চিনতে পারবে প্রতিবেশী নিজের বন্ধু অনেক দেখায় চিনতে পারা যাবে, আরে তুই জাহান্নামে গেলি কি করে, তুই জাহান্নামে গেলি কি করে, মা ফালাকা তুমি কি সাকার, সাকার জাহান্নামে তোমরা কি করে গেলে, প্রথম জবাবটা যেটা হবে সেটা কালু লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার বুকে মুসাল্লি ছিলাম না, নামাজ পড়তাম না, আদান শুনতাম নামাজ পড়তাম না, সুযোগ ছিল সব কিছু ছিল, নিরাপত্তা ছিল, সুখ ছিল, শান্তি ছিল, কিন্তু নামাজ পড়তাম না, প্রথম জবাব। এই জবাবের শেষ দিকে আছে ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, যদি কেউ এদের জন্য সুপারিশ করতে চায় কোন সুপারিশকারী সুপারিশ এদের জন্য কাজে লাগবে না, সুপারিশ গ্রহণযোগ্য হবে না আল্লাহর কাছে, এই কারা, এরা হচ্ছে বেনামাজি। হাদিসে আপনারা শুনেছেন প্রসিদ্ধ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার স্বপ্নের মাধ্যমে জান্নাত জাহান্নাম দেখলেন, দেখলেন একটা লোকের মাথায় পাথর ছুঁড়ে ছুঁড়ে মারা হচ্ছে, পাথর ছুঁড়ে মারা হচ্ছে, মাথাটা ফেটে যাচ্ছে, তারপরে পাথরটা সরে যাচ্ছে, ঘড়িয়ে অন্যদিকে চলে গেলে সেই পাথরটা কুড়িয়ে এনে মারার আগে দেখা যাচ্ছে মাথাটা আবার গোটা হয়ে গেছে, আবার মারাচ্ছে, এইভাবে বার বার বার বার তাকে মাথায় পাথর মেরে মেরে মাথাকে হালকা করা হচ্ছে। কারণ কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাকে জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার, এর মাথা কেন এইভাবে, বলতে ফরজ নামাজ পড়া থেকে ঘুমিয়ে থাকতো, মাথা ভারী করে ঘুমিয়ে থাকতো, নামাজ পড়তে ইচ্ছা হতো না, ফজরের নামাজ হতো ডিস্টার্ব হয়ে যায় ঘুমে, তাই অ্যালার্মটা দেরি করে লাগিয়ে রাখে, ডিউটির আগে অ্যালার্মটা লাগিয়ে রাখে, ফজরের সময় উঠলে ঘুমের ডিস্টার্ব হয়, নামাজের জন্য মাথা ভারী হয়েছিল না, তার জন্য মাথাটাকে পাথর মেরে মেরে হালকা করা হচ্ছে, নামাজ ফরজ নামাজ পড়া থেকে ঘুমিয়ে থাকতো, নামাজের সময় পার হয়ে যাচ্ছে তার খেয়াল নেই, নামাজ ত্যাগ করে ঘুমিয়ে থাকতো, তার জন্য তার মাথাটাকে হালকা করা হচ্ছে। তারপরে এক ব্যক্তি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলা হলো যে সে সারা রাত ঘুমিয়ে কাটায়, সারা রাত ঘুমিয়ে কাটায়, মানে এশার নামাজটাও পড়ে না, মেহনত করে এসে বেচারি মাগরিবের নামাজ পড়ে দুটো খেয়ে শুয়ে পড়ে বাস ঘুমিয়ে যায়, আর সে ওঠে না, এশার নামাজটা বাদ চলে যায়, সকাল হয়ে যায়, ফজর হয়ে যায়, হয়তো ফজরের নামাজও পড়ে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শয়তান তার কানে পেশাব করে দেয়, শয়তানের পেশাব বুঝতে পারছেন, শয়তান কেমন, তো পেশাব কি করে বুঝবেন, তার মানে খারাপ জিনিস তো নিশ্চয়ই বুঝতে পারছেন, যে শয়তান তার কানে পেশাব করে দেয় যে সারা রাত্রি ঘুমিয়ে কাটায় অথচ নামাজ পড়ে না। যদি কোন লোক সারা রাত কোরআন তেলাওয়াত করে এবং নামাজ ছেড়ে দেয় তাহলে চলবে, চলবে না, তার সাথে আছে, কোরআন পড়লেও কোরআন পড়ে জাগরণ করে শুয়ে গেল ফজরের নামাজ ছুটে গেল, তার শাস্তি আছে না নেই, তার শাস্তি আছে, তার যদি শাস্তি থাকে তাহলে যে ব্যক্তি টিভির সামনে গান বাজনা শুনে কিংবা অন্য কিছু শুনে খারাপ জিনিস দেখে রাত্রি জাগরণ করে রাত একটা দেড়টা দুটোর দিকে শোয় এবং ফজরের নামাজ নষ্ট করে, তার শাস্তি আছে না নেই, যদি কোরআন পড়ে ফজরের নামাজ নষ্ট করে জলসা শুনে ফজরের নামাজ নষ্ট করে যদি শাস্তি থাকে তাহলে এই নোংরা জিনিস খারাপ জিনিস শুনে ফজরের নামাজ নষ্ট করে তার শাস্তি অবশ্যই থাকবে। সুতরাং এই ব্যাপারে সতর্কতা সাবধানতা অবলম্বন করা দরকার। নামাজের জন্য আদেশ করুন, নামাজের জন্য আদেশ আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের জন্য বলেছেন ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আউসানি বিত্তাওয়া, ছোট্ট বাচ্চা কোলের শিশু, সেই কোলের শিশু বলছে যে আল্লাহ আমাকে ওসিয়ত করেছেন, বিশেষ উপদেশ দিয়েছেন, আদেশ করেছেন কিসের, আমি যেন নামাজ ক্যান করি, নামাজ করি। আল্লাহ আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন ওয়া আমুর আহলাকা বিস-সালাতি ওয়াসবির আলাইহা, হে নবী তুমি তোমার পরিবারকে নামাজের হুকুম দাও এবং তার উপরে ধৈর্য ধারণ করো। দেখছেন নামাজ পড়ানো ধৈর্য দেয় তাই না, সত্যি নামাজ, অবশ্য নামাজ ভারী জিনিস, কিন্তু যারা বিনয়ী তাদের জন্য না, অহংকার যাদের জন্য নামাজ ভারী জিনিস, তবে নামাজে যে কষ্ট নেই বলা যাবে না, বিশেষ করে ঘুমের সময়ে, বিশেষ করে প্রচুর ঠান্ডার সময়ে, প্রচুর গরমের সময়ে নামাজ পড়া নিশ্চয়ই কঠিন, অতএব সেই সময় তুমি কি করো, ধৈর্য ধারণ করো আর পরিবারকে নামাজের হুকুম দাও। কখন হুকুম দিতে হবে বলুন তো, লোকমান হাকিম তিনি তার ছেলেকে বলছেন ইয়া বুনাইয়া আকিমিস সালাত, হে বৎস তুমি নামাজ কায়েম করো, ওয়া আমুর বিল মারুফ আর ভালো কাজের আদেশ দাও, ওয়ানহা আনিল মুনকার নোংরা কাজে বাধা দাও, ওয়াসবির আলা মা আসাবাক আর এই ব্যাপারে তোমাকে যা পৌঁছবে তাতে সবুর করো, ধৈর্য ধারণ করো। কখন আদেশ দিতে হবে বাচ্চাকে নামাজে? যখন তার বয়স 7 বছরে হবে। মুরু আওলাদাকুম, তিনি 7 বছর বয়স হলে নামাজের আদেশ দাও, 10 বছর বয়সে নামাজ পড় না পড়তে চাইলে উত্তম মধ্যম মার লাগাও, ঠিক আছে না? আর বিছানার পার্থক্য করে দাও। আর নামাজ ফরজ হয় কখন? যখন সে সালাত হবে তখন। শেষকালে শুধু নামাজের আদেশ করলেই হবে না, নামাজের জন্য দোয়া করতে হবে আল্লাহর কাছে। কি বলে দোয়া করতে হবে জানি? ইব্রাহিম বলছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون. إبراهيم عليه السلام নিজের স্ত্রীকে এবং সন্তানকে ইসমাইলকে কাবা শরীফের কাছে রেখে এসে দোয়া করছেন, আল্লাহ আমি আমার সন্তান সন্ততিকে তোমার ঘরের পাশে রেখে এলাম কি জন্য? যাতে সে বা তারা নামাজ কায়েম করে। আমরা তারপরে দোয়া করছেন, রাব্বি জালনি মুকিমাস সালাতি ওয়ামিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া, আল্লাহ গো তুমি আমাকে নামাজ পড়ার তৌফিক দাও, আমার সন্তান সন্ততিকে নামাজি বানাও, আর তুমি আমার দোয়া কবুল করো। আমাদের দোয়া করা উচিত, নিজে নামাজি হয়ে হবে না, নিজে নামাজি হওয়া সন্তান সন্ততিকে নামাজি করার দোয়া করা উচিত। সুতরাং আমরা শেষকালে দোয়া করে বলি, রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।